রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না, কাশফুল কেন ফোটে না, ছুঁয়ে ছুঁয়ে যায় না, মেঘের ভেলা ভাসে না, হেসে তুমি কেন আসো না, তারা তোমাকে চায়, এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না, এ পৃথিবী হাসে না, হৃদয়ে দোলা দেয় না, আবেশে জড়ায় না, তুমি কেন কাছে আসো না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না।